أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি ইহা অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইহা মহান জ্ঞান গর্ভ আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে যাহারা ইহাদের অপেক্ষার শক্তিতে প্রবল ছিল তাহাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম আর এইভাবে চলিয়া আসিয়াছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে এইগুলি তো সৃষ্টি করিয়াছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ الذي جعل لكم الارض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন সজ্জা এবং উহাতে করিয়াছেন তোমাদের জন্য চলিবার পথ যাহাতে তোমরা সঠিক পথ পাইতে পারো والذي نزل من السماء ماء بقدر فانشرنا به بلده ميتا كذلك تخرجون এবং যিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন পরিমিতভাবে অতঃপর আমি তদ্দ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও আনআম যাহাতে তোমরা আরোহণ করো لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো অতঃপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা উহার উপর স্থির হইয়া বসো এবং বলো পবিত্র ও মহান তিনি যিনি ইহাদেরকে আমাদের বশীভূত করিয়া দিয়াছেন যদিও আমরা সমর্থ ছিলাম না ইহাদেরকে বশীভূত করিতে আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব উহারা তাহার বান্দাদের মধ্য হইতে তাহার অংশ সাব্যস্ত করিয়াছে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ তিনি কি তাহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা দয়াময় আল্লাহর প্রতি উহারা যাহা আরোপ করে উহাদের কাহাকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয় উহারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মণ্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ وَرَدَّ مَنْ يَعْلَرَ بَنْدَا ফেরেশতাদেরকে নারী গণ্য করিয়াছে। ইহাদের সৃষ্টি কি উহারা প্রত্যক্ষ করিয়াছিল? উহাদের উক্তি অবশ্যই লিপিবদ্ধ করা হইবে এবং উহাদেরকে জিজ্ঞাসা করা হইবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم انهم الا يخرصون ওরা বলে দয়াময় আল্লাহ ইচ্ছা করিলে আমরা ইহাদের পূজা করিতাম না, এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই, উহারা তো কেবল মনগড়া বলিতেছে। أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ়ভাবে ধারণ করিয়া আছে? বল قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون বরং উহারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি। এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলিত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি। সেই সতর্ককারী বলিত তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পাইয়াছ আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি তবু কি তোমরা তাহাদের পদাঙ্ক অনুসরণ করিবে? তাহারা বলিত তোমরা যাহা স্বপ্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি। অতঃপর আমি উহাদের হইতে প্রতিশোধ লইলাম, দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হইয়াছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ স্মরণ করো ইব্রাহিম তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা যাহাদের পূজা করো তাহাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ সম্পর্ক আছে শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি আমাকে সৎপথে পরিচালিত করিবেন। এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে রাখিয়া গিয়াছে তাহার পরবর্তীদের জন্য যাহাতে উহারা প্রত্যাবর্তন করে। বরঞ্চ আমি উহাদেরকে এবং উহাদের পূর্বপুরুষদেরকে দিয়াছিলাম ভোগের সামগ্রী, অবশেষে উহাদের নিকট আসিল সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল। যখন উহাদের নিকট সত্য আসিল উহারা বলিল ইহা তো জাদু এবং আমরা ইহা প্রত্যাখ্যান করি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم এবং ইহারা বলে এই কুরআন কেন নাজিল করা হইল না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ইহারা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে? আমি উহাদের মধ্যে উহাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করাইয়া লইতে পারে এবং উহারা যাহা জমা করে তাহা হইতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর। ওয়ালাউলা لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতাবলম্বী হইয়া পড়িবে। এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যাহাতে উহারা আরোহণ করে। এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে। وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ এবং স্বর্ণ নির্মিত আর এই সকলই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার, মুত্তাকিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখিরাতের কল্যাণ। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণে বিমুখ হয় আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সেই হয় তাহার সহচর। وانهم ليصدونهم عن السبيل ويحسبون انهم مهتدون শয়তানেরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে তখন সে শয়তানকে বলিবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত কত নিকৃষ্ট সহচর সে। আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোন কাজেই আসিবে না, যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে, তোমরা তো সকলেই শাস্তিতে শরীর। তুমি কি শুনাইতে পারিবে বধিরকে অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাহাকে কি পারিবে সৎপথে পরিচালিত করিতে? আমি যদি তোমাকে লইয়া যাই তবু আমি উহাদেরকে শাস্তি দিব। অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছি আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই, বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে। সুতরাং তোমার প্রতি যাহা ওহী করা হইয়াছে তাহা দৃঢ়ভাবে অবলম্বন কর, তুমি সরল পথেই রহিয়াছ। কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে। তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন দেবতা স্থির করিয়াছিলাম যাহার ইবাদত করা যায়? وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ মূসাকে তো আমি আমার নিদর্শন সহ ফিরআউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল আমি তো জগৎসমূহের প্রতিপালকের প্রেরিত। فَلَمَّا جَاءَهُمْ بِآيَاتِنَا إِذَا هُمْ مِنْهَا يَضْحَكُونَ সে উহাদের নিকট আমার নিদর্শন সহ আসিবা মাত্র উহারা তাহা লইয়া হাসি ঠাট্টা করিতে লাগিল। وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আমি উহাদেরকে এমন কোন নিদর্শন দেখাই নাই যা উহার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয়, আমি উহাদেরকে শাস্তি দিলাম যাহাতে উহারা প্রত্যাবর্তন করে। উহারা বলিয়াছিল, হে জাদুকর তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তাহা প্রার্থনা করো যাহা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করিয়াছেন তাহা হইলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করিব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون অতঃপর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদূরিত করিলাম তখনই উহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া বসিল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ফেরাউন তাহার সম্প্রদায়ের মধ্যে এই বলিয়া ঘোষণা করিল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত, তোমরা ইয়া দেখো না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে যে হীন এবং স্পষ্ট কথা বলিতেও অক্ষম। فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين মূসাকে কেন দেওয়া হইল না স্বর্ণ বলয় অথবা তাহার সঙ্গে কেন আসিল না ফিরিস্তাগণ দলবদ্ধ ভাবে? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين এইভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল, ফলে উহারা তাহার কথা মানিয়া লইল, উহারা তো ছিল এক সত্য ত্যাগী সম্প্রদায়। যখন উহারা আমাকে ক্রোধান্বিত করিল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদের সকলকে। তৎপর পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। ولما ضرب ابن مريم مثلا اذا قومك منه يصدون যখন মরিয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় তাহাতে সরগোল আরম্ভ করিয়া দেয়। وقالوا االهتنا خير ام هو ما ضربوه لك الا جدلا بل هم قوم خصمون এবং বলে, আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈসা? ইহারা কেবল বাক বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে, বস্তুত ইহারা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায়। সে তো ছিল আমারই এক বান্দা যাহাকে আমি অনুগ্রহ করিয়াছিলাম এবং করিয়াছিলাম বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হইত। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো, ইহাই সরল পথ। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়াছিল, আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞা সহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ তা স্পষ্ট করিয়া দিবার জন্য, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আল্লাহই তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তোমরা তাহার ইবাদত করো, ইহাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم অতঃপর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল, সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ মর্মন্তুদ দিবসের শাস্তি। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون উহারা তো উহাদের অজ্ঞাতসারে আকস্মিক ভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে। বন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু মুত্তাকিরা ব্যতীত। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না। যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। يُطافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ স্বর্ণের থালা ও পানপাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে, সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা স্থায়ী হইবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ। لكم فيها فاكهة كثيرة منها تأكلون সেখানে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর ফলমূল যা হইতে তোমরা আহার করিবে। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে। উহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং উহারা উহাতে হতাশ হইয়া পড়িবে। আমি উহাদের প্রতি জুলুম করি নাই বরং উহারা নিজেরাই ছিল জালিম। ونادوا يا مالك ليقض علينا ربك قال انكم ماكثون ওরা চিৎকার করিয়া বলিবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন। সে বলিবে, তোমরা তো এইভাবেই থাকিবে। لقد جئناكم بالحق ولكن اكثركم للحق كارهون আল্লাহ বলিবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ। উহারা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে? বরং আমিও তো চূড়ান্ত সিদ্ধান্তকারী। أم يحسبون أننا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون উহারা কি মনে করে যে আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি, আমার ফেরেশতাগণ তো উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে। বলো, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসক গণের অগ্রণী। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون উহারা যাহা আরোপ করে তা হইতে আকাশ মণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী পবিত্র মহান। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাক বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও। তিনি ইলাহ নবমণ্ডলে, তিনি ইলাহ ভূতলে এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون কত মহান তিনি যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি। কিয়ামতের জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাহাদের নাই, তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয় তাহারা ব্যতীত। وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে, উহারা অবশ্যই বলিবে আল্লাহ, তবুও উহারা কোথায় ফিরিয়া যাইতেছে? وَقِيلِهِ يَا رَبِّ إِنَّ هَؤُلَاءِ قَوْمٌ لَا يُؤْمِنُونَ আমি অবগত আছি রাসূলের এই উক্তি, হে আমার প্রতিপালক, এই সম্প্রদায় তো ঈমান আনিবে না। فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَامٌ فَسَوْفَ يَعْلَمُونَ সুতরাং তুমি উহাদেরকে উপেক্ষা করো এবং বলো সালাম, উহারা শীঘ্রই জানিতে পারিবে।